হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশিথিনি সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুন আঁখি, তব অঞ্চল ছায়া মুরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশিথিনি সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে।